আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা যেখান থেকে, সারা বিশ্ব যেখান থেকেই আমাদের প্রোগ্রাম দেখছেন শুনছেন, আল্লাহ আপনাদের জাযায়ে খায়র দিক, এবং আমরা যা বলছি আপনারা যা শুনছেন তার উপর আমল করার তৌফিক দিক আল্লাহুম্মা আমিন। ইসলামী অর্থনীতির সাথে সম্পৃক্ত বিষয় ঋণ এবং তারপর স্ত্রী ঋণ বা দেনমোহর, এই নিয়ে আলোচনার এক পর্যায়ে আমরা আজকে আলোচনা করব। বাকি আলোচনা সেটা হচ্ছে যে স্ত্রীকে মোহর দিতে হবে, স্ত্রীকে ফাঁকি দেওয়ার নিয়ত মনে রাখা চলবে না, এবং এই মোহরের কতটা গুরুত্ব সেই গুরুত্ব সম্পর্কে আমি কোরআন থেকে আলোচনা করছিলাম। আরও কিছু অবশিষ্ট আলোচনা আপনাদের সামনে করব। মহান আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুমুল মুমিনাতু মুহাজিরাতিন ফামতাহিনুহুন আল্লাহু আলামু বিঈমানিহিন। মক্কা থেকে মহিলারা মুসলমান হয়ে মদিনায় চলে যেতেন, যখন মক্কা থেকে মহিলারা চলে যেতেন তখন সেই মহিলাদের স্বামী কাফের অবস্থায় মক্কাতে থাকত, আর যখন বিচ্ছিন্ন হয়ে যেত, একজন মুসলমান একজন কাফের হয়ে যায়, তাদের স্বামী স্ত্রী থাকে না। এখন সেই মহিলারা ফিরে যেতে না চাইলে আল্লাহ তাআলা বিধান দিয়েছিলেন যে তোমরা তাদেরকে বিবাহ করতে পারো, হে মুসলমানরা তোমরা ওই শ্রেণীর মহিলাদেরকে বিবাহ করতে পারো। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা জুনাহা আলাইকুম আন তানকিহুহুন্না, কোনো সমস্যা নেই, বিবাহ করতে পারো, শর্ত ইজা আতাইতুমুহুন্না উজুরাহুন, যদি তোমরা তাদেরকে মোহর প্রদান কর। বোঝা গেল যে কোনোভাবে আল্লাহ তাআলা যেখানেই বিবাহের কথা বলেছেন মহিলাকে মোহর প্রদান করতে নির্দেশ দিয়েছেন। বলাই বাহুল্য, বিবাহের সময় স্ত্রীকে মোহর প্রদান করা হচ্ছে ফরজ, তা না করে তার নিকট থেকে পণ বা যৌতুক নেওয়া হারাম। ফরজের বিপরীত কি হতে পারে? আল্লাহ যেটা করতে বলছেন আপনি সেটাকে উল্টে দিচ্ছেন, আল্লাহর শরীয়তকেই উল্টে দিচ্ছেন। আল্লাহ বলছেন দাও, তুমি বলছো নাও, এটা উল্টে দেওয়া হলো। আল্লাহর বিধানকে উল্টে দিয়ে এক শ্রেণীর যুবক, এক শ্রেণীর বর অথবা বরের বাবা, অনেক সময় বর চায় না নিতে, বরের বাবা চায়, মা চায়। বর সেই সময় বলে কি করব, আব্বা বলছে, মাশাআল্লাহ আব্বার কথা কত শোনে, যে এই সময়ে আব্বার বিরোধী হতে পারছে না। আবার বাবাকে বলতে যান কি করব, ছেলে মানছে না, সব বন্ধু বান্ধবরা নিয়েছে, অনেকে সব টিভি ফ্রিজ আলমারি কি কি সব পেয়েছে, এখন যুগ তো যুগের হাওয়া, সবাই নিচ্ছে, আমরাও নিচ্ছি, তাই না? কাউকে বলতে যান সে বলছে আমি আমার মেয়ের বিয়ে দিয়েছি, তাতে এত এত লাখ টাকা দিয়েছি, ফ্রিজ দিয়েছি, আলমারি দিয়েছি, তো আমার ছেলের বিয়ে দিয়েছি তো দেবো, তো নেবো না কেন, ঠিক না? এ কথা বলে, তার মানে আমার বিয়ে আমার কাছ থেকে নিয়েছে, তখন আমিও ছেলের বিয়ে দেবো, সেখানে যে বিয়ে হবে আমি তার কাছ থেকে নেবো। আচ্ছা বলুন তো, যদি আপনার বাড়িতে ডাকাতি পড়ে, যে ডাকাতে আপনার মাল লুট করে নিয়ে যায়, তাহলে কি আপনার জন্য জায়েজ যে আপনি পাশের বাড়িতে কিংবা অন্য গ্রামে গিয়ে এক বাড়িতে গিয়ে ডাকাতি করে নিয়ে আসবেন? যদি বলেন যে আমি বদলা নেব, তো যে ডাকাতি করে নিয়ে গেছে তার বাড়ি ডাকাতি করে নিয়ে আসুন, যে নিয়ে গেছে তার বাড়ি থেকে ডাকাতি করে নিয়ে আসুন। এখন আপনার বাড়ি থেকে একজন ডাকাতি করে নিয়ে গেল, এখন আপনি আমার বাড়ি থেকে ডাকাতি করে নিয়ে যাবেন, আমি তো ছাড়বো না, কিসের প্রতিশোধ? প্রতিশোধ, একজন দোষ করলো আর একজনের কাছ থেকে আপনি প্রতিশোধ নেবেন? এটা কি করে হয়? বিভিন্ন ওজোরে তারা এই হারাম খেয়ে থাকে, বরের বাবা বাঘের থাবা হয়ে তখন যেখানে সেখানে নোচ মারে, যত পারে নোচ মারে, আর যদি বাকি থাকে কিংবা দিতে না পারে, বউ যখন ঘরে আসে তখন বউকে নিয়ে নানা গঞ্জনা ভৎসনা, উঠতে বসতে বেচারি চোখের পানি ফেলে লুকে লুকিয়ে বাথরুমে গিয়ে কান্না করে, একদিকে ঘুরে শাড়িতে নিজের চোখ মুছে গঞ্জনায়, ফকিরের বেটি এসেছে কিছু আনতে পারেনি, যখনই পাড়ার মেয়েরা, আবার পাড়ার তো শাকচুন্নি আছে, শাকচুন্নিরা এসে নানা কথা বলে, তোমার বাড়িতে এই নেই, আর বলো না বাবু ছেলের বিয়ে দিয়েছি, ছেলের বিয়ে বউ তো কিছুই আনেনি, খালি হাতে সংসার করতে চলে এসেছে, বউয়ের দোষ হয়ে গেল, তুমি কিনবে না, বউকে আনতে হবে, যেহেতু পরিবেশে সবাই সবারই আনছে, আমার বউ কেন আনবে না? এইভাবে পণ প্রথার হাহাকার, ঘরে ঘরে সংসারে সংসারে মেয়েদের উপরে বধূদের উপরে অত্যাচার হচ্ছে, বধূ নির্যাতন হচ্ছে, আত্মহত্যা হচ্ছে, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, মেরে গলা দড়ি দিয়ে টাঙিয়ে দেওয়া হচ্ছে, চলছে বধূ নির্যাতন। কিন্তু না, আল্লাহর বিধানে তা না, আল্লাহর বিধানে হচ্ছে দাও, দিয়ে তাকে নিয়ে এসো, যৌতুক নেওয়া হারাম, হারাম, হারামের টাকা হারাম, ফুলসজ্জা হওয়ার পূর্বে তা সম্পূর্ণরূপে অথবা আংশিক রূপে আদায় দেওয়া জরুরি, একান্ত দেওয়ার মতো কিছু না থাকার মিসকিন যদি তুমি হও, মিসকিন দিতে পারো না, বিয়ে করবে অথচ বউকে কিছু দিতে পারবে না, যদি মিসকিন হও ভিক্ষা করো গা, না আমি তো বড় লোক কিন্তু আমি দেবো না, তাহলে তুমি মিসকিন নও, তুমি সিক্কিন। সৌদি আরবে বলে আনতে মিসকিন ওলা সিক্কিন, সিক্কিন বোঝেন কাকে বলে, মিসকিন মানে তো নিঃস্ব গরিব, আর সিক্কিন মানে চাকু, মিসকিন নাই সিক্কিন, এ দিতে পারবে না কিন্তু নিতে পারবে। সুতরাং এমন সিক্কিন যদি আপনি হন তাহলে বুঝতে পারছেন, একান্ত দেওয়ার মতো কিছু না থাকার মিসকিন যদি আপনি হন তাহলে দেন, দেন রাখতে পারেন, দেন মোহর করেন, তবে তা আদায় করার নিয়ত রাখতে হবে। বাসর রাতে স্ত্রীর কাছে মাপ চেয়ে নেওয়া যথেষ্ট নয়, খবরদার এরকম হীন কাজ করবেন না। আপনি পুরুষ নিয়ত রাখবেন বিবাহের সময়, প্রথমে আমি বলে দিচ্ছি যাদের এখনো বিবাহ হয়নি তারা চেষ্টা করবেন কারো মাধ্যমে অথবা নিজে সরাসরি শ্বশুরের সঙ্গে চুক্তি করবেন যে আমি নগদ মোহর দেবো, তাতে আপনার যদি বেশি না পারেন 1000 টাকাই হলো, 1000 টাকার নগদ দিতে পারবেন, 1000 টাকাই মোহর। কিন্তু মুশকিল হলো শ্বশুরকে নিয়ে, শ্বশুর বলবে না বাবা তুমি না দিতে পারলে সমস্যা নাই, কারণ শ্বশুরের একটা মুশকিল আছে কি, তাদের ভিতরে একটা খটকা আছে যে 10000 টাকার নগদ দিয়ে দেবে, তারপর পরে যদি কোনো গোলমাল হয় তাহলে তো জামাইটাকে বেঁধে রাখা যাবে না, জামাই হয়তো মেয়েটাকে তালাক দিয়ে দেবে, তখন তো মুশকিল হয়ে যাবে। আর যদি 1,00,000 টাকা বাঁধা হয় তাহলে জামাই সহজে তালাক দিতে পারবে না, কেন, কারণ আমরা কোর্টে গিয়ে চাপ দিতে পারবো যে আমাদের মোহর বাকি আছে 1,00,000 টাকা, তখন বাধ্য হয়ে আমার মেয়েকে নিয়ে সংসার করবে। চালাকি সব জায়গাতেই, তাই না, এদের এরাও চালাক ওরাও চালাক, কিন্তু না, যারা মুমিন হবে তারা আল্লাহর বিধানকে মানার জন্য শ্বশুরের সঙ্গে চুক্তি করবেন, আমি 1,00,000 টাকা দেবো নগদ দেবো, এই অলংকারটাই আমার মোহর, বাকি বলে কিছু নেই, ঠিক করে নিলেন। তারপরে কাজী মোল্লা যারাই আছে বিয়ে পড়াতে আসবে তারা যতই ঝামেলা করুক বলবেন না, আর শ্বশুর তখন বলবে যে না আমাদের চুক্তি হয়ে আছে, এতই মোহর বাস নগদ, বেশি মোহর বাঁধবেন না, সঙ্গে সঙ্গে আদায় হয়ে যাবে। এই জরুরি নয় যে আপনি অনেক দিতে হবে স্ত্রীকে, তা না, অল্প দিলেও আপনার মোহর হয়ে যাবে, সে কথা বলছি। আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কার বিয়ে হয়েছিল, ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা আনহার। বাসরের পূর্বে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে অনুমতি চাইলেন যে বিয়ে তো হয়ে গেল, এবারে আমাদের সংসার শুরু হোক, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আ আতিহা শাইআন, ওকে কিছু দাও, আগে দাও তারপর সংসার শুরু হবে, ভারী মুশকিল, দেবো কি। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই ইয়া রাসূল আল্লাহ, আমি তো ঈমান এনে আপনার সঙ্গে হিজরত করে আমি মদিনায় চলে এসেছি, আমার দেওয়ার মতো তো কিছু নেই, আপনি জানেন আমি কি দেবো ওকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী আইনা দিরউকাল হুতামিয়া, তোমার হুতামি লৌহ বর্মটা কোথায়, তুমি যে জিহাদে যুদ্ধে যাও লৌহ বর্ম পরো, হুতামি হুতামটা জায়গার নামে মানে, কিংবা হুতাম মানে হচ্ছে চূর্ণকারী মানে খুব মজবুত লৌহ বর্ম, তলোয়ার তাতে লাগলে পরে তলোয়ার ভেঙে যায়, সেই লৌহ বর্মটা কোথায়, তুমি সেইটাই ফাতেমাকে দাও। ফাতেমা লৌহ বর্ম নিয়ে কি করবে, বিক্রি করে তো কিছু হতে পারে, তাই না, সেই লৌহ বর্মটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে দিলেন, সেইটা গ্রহণ করে তারা বাসর করলেন, সংসার করতে শুরু করলেন। বোঝা গেল কি, যে কোন মহিলাকে নিয়ে সংসার করার আগে আতিহা শাইআন, ওকে কিছু দাও, এটা শরীয়তের বিধান, কিছু নাও নয় দাও, কিছু নাও নয় দাও। কোনো কোনো জায়গায় বিয়ে পড়ানো হয় না, বিয়ে আটকে যায়, বিয়ে বলেছিলেন যে 1,00,000 টাকা বাকি থাকলো বিয়ের দিনে দিয়ে দেবো, দেন ভাই, কোনো মতে জোগাড় করতে পারিনি পরে দিয়ে দেবো, না তাহলে বিয়ে হবে না, এই অট বিয়ে হবে না, এরকম হয় না, হয় না, আল্লাহ আকবার, কত বড় নিষ্ঠুরতা, পারিনি জোগাড় করতে, বহু চেষ্টা করেছি, বহু ঋণ করার চেষ্টা করেছি, কেউ ঋণ দেয়নি, আমি পরে দিয়ে দেবো, এই বিবাহ এই মজলিস এই খরচ এই এত কিছু আপনি বরবাদ করবেন না, বিয়ে এর গরজটা সে তার তো খরচ না, এ তো এর ধ্বংস এর নষ্ট হবে, সে তখন বলে ভাই উঠে চল, এই ছেলে উঠে চলো, বিয়ে হবে না, কোন রকমের মায়া মমতা প্রদর্শন করা হয় না, নিষ্ঠুর সমাজে লানত আসবে না তার, কি আসবে, একটা মেয়ের মনকে তুমি এইভাবে দুঃখিত করছো, মেয়ের বাবাকে তুমি এইভাবে উপেক্ষিত করছো, একজনকে এইভাবে তুমি অত্যাচারিত করছো, তুমি তোমার সুযোগ নিয়ে তুমি বরের বাবা হয়েছো, তাই একদম বাঘের থাবা হয়ে যাবে, আর সবাইকে শিকার বানাবে, ইচ্ছা মতো তাকে উঠাবে বসাবে, ইচ্ছা মতো তোমাকে পয়সা দেবে, এ অধিকার তুমি কোত্থেকে পেলে, ভয় নেই হিসাব দিতে হবে, ভয় নেই কাল আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, ভয় নেই অত্যাচারের সাজা কি, মুশকিল হলো সমাজ এইরকমই, কিন্তু আমরা জানি না যে কোনো মহিলা তার সঙ্গে সংসার করার আগে কিছু দিতে হয়, এবং তার কাছ থেকে বা তার বাবার কাছ থেকে কিছু নিতে হয় না। এক সাহাবি এক মহিলাকে বিবাহ করতে চাইলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওকে মোহর দেওয়ার মতো তোমার কি আছে যে বিয়ে করবে? মোহর দেওয়া জরুরি, বেশি দেওয়া জরুরি না, একটু ধৈর্য ধরে বুঝুন। বললেন, তুমি ওকে বিয়ে করতে চাচ্ছ কিন্তু ওকে মোহর দেওয়ার মতো তোমার কি আছে? জানতেন যে সাহাবি উনিশশো। সাহাবি বললেন, কিছু নেই ইয়া রাসূল আল্লাহ, আমার কি দেওয়ার মতো কিছুই নেই। তিনি বললেন, বাড়িতে গিয়ে দেখো কিছু পাও কি না, যাও বাড়িতে ফিরে যাও, দেখো বাড়িতে কিছু আছে কিনা, তোমার বাড়ি যেটা কিছু আছে কিনা দেওয়ার মতো দেখো। সাহাবি বাড়ি থেকে ফিরে এসে বললেন, ইয়া রাসূল আল্লাহ, বাড়িতে আমি এমন কিছু পেলাম না যে জিনিসটা দিয়ে আমি এই মহিলাকে মোহর দিয়ে বিয়ে করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, যাও ফিরে, ইলতামিস ওয়ালাউ খাতামাম মিন হাদিদ, যাও খুঁজে দেখো, যদিও লোহার একটা আংটিও হয় তবু সেটা খুঁজে নিয়ে এসে একে দাও নি বিয়ে করো। দিতে হবে, লোহার আংটি হলেও দিতে হবে, কিছু দেওয়ার বিনিময়ে বিবাহ করো, নেওয়ার বিনিময়ে নয়, এ হচ্ছে বিধান। কিন্তু নিঃস্ব সাহাবি আবার বাড়িতে ফিরে গেলেন, তিনি চাচ্ছেন বিয়ে করব, সংসার করব, কিন্তু কিছু খুঁজে পেলেন না। প্রিয় দর্শক মন্ডলী, একটু বিরতির পর আবার বাকি ঘটনা আপনাদের সামনে পরিবেশন করবো। আল্লাহ আমাদের তৌফিক দেন, সাথে থাকুন, কাছে থাকুন। প্রিয় দর্শক মন্ডলী, বিরতির পর আবার আপনাদের সামনে এসে সাহাবীর বাকি কেসটা আপনাদের কাছে বলি। সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বাড়িতে ফিরে গেলেন, যদি কিছু পাই তাই দিয়ে, যদি লোহার আংটিটাও পাই তাই দিয়ে মহিলাকে বিবাহ করি, কিন্তু না, কিছুই পাওয়া গেল না। রাসূলুল্লাহ, তবে আমার পরনের এই লুঙ্গিটা আছে, আমি আমার এই লুঙ্গিটার মালিক, আমি আর কিছুর মালিক নই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও তোমার লুঙ্গিটা নিয়ে কি করবে? তুমি যে লুঙ্গিটা পরে আছো, ও লুঙ্গিটা নিয়ে ও কি করবে? আর ও যদি পরে তা তোমার দেহে কিছু থাকবে না, আর তুমি পড়লে ওর দেহে কিছু থাকবে না, তাহলে লাভটা কি হলো? দেওয়া তো হলো না কিছুই। দীর্ঘক্ষণ বসে থাকার পর যখন দেওয়া হবে না, বিয়ে হবে না, বসে আছেন নীরবতা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি তাকে ডেকে জিজ্ঞেস করলেন, এই শোনো শোনো শোনো, তোমার কি কোরআন মুখস্থ আছে? তোমার কি কোরআন মুখস্থ আছে? সাহাবি বললেন, জি জি, আমার কোরআন মুখস্থ আছে, অমুক অমুক সোনা আমার মুখস্থ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, তাহলে যাও ওকে কোরআন শিখিয়ে দাও, আমি তোমার সাথে কোরআনের বিনিময়ে বিবাহ দিলাম। কি মোহর হলো? কোরআন। তবুও মোহর দিতে হবে, কোরআন শিখিয়ে দাও, এই শিক্ষা দানই মোহর হলো, তবুও মোহর দিতে হবে। এই হাদিস বুখারী মুসলিমে আছে। সুতরাং বুঝতেই পারছেন যে মোহর না দিয়ে কোনো উপায় নেই। কোরআন শিখিয়ে দিতে হলেও স্ত্রীকে আপনি বিনামূল্যে নিয়ে আসবেন এটা হতে পারে না। অবশ্য এটা মূল্য না, এটা কি সাম্মানিক, এটা স্ত্রীর জন্য স্বামীর পক্ষ থেকে সাম্মানিক, বোঝা যাবে যে হ্যাঁ স্ত্রীর দাম কত তোমার কাছে। যদি কিছু না থাকে, কিছু না কিছু দিতেই হবে। উক্ত হাদিস থেকে বোঝা যায় যে মোহর প্রদান করা অপরিহার্য কর্তব্য, পরিহার করা যাবে না, সাধ্যানুযায়ী তা দিতেই হবে, যা দিতে পারেন তাই দিতে হবে, আর দিতে হবে নিজের মালিকানা বা উপার্জিত কোনো অর্থ, কোনো জিনিস মেয়ের বাবার কাছ থেকে চাপ দিয়ে নিয়ে তারই কিছু অংশ দিলে হবে না। হ্যাঁ, এখান থেকে নিয়ে এখানে ঘুরিয়ে নাক দেখাও, না না না, এটা না, এটা তোমার নেওয়াই হলো, আর নিয়ে দিয়ে সে একই কথা, এটা হলো না। মোহর স্বরূপ দিয়ে তাকে বউ করে আনা বড় লজ্জার কথা, বড় লজ্জার কথা, যে শ্বশুরের কাছ থেকে নিয়ে সেটাই আবার মোহর করে দিয়ে তা বউ করে আনবে, বড় লজ্জার কথা, মহান আল্লাহর বিধানের বিরোধিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আহাক্কা শুরুতি আন তুফু বিহি মাস্তাহলালতুম বিহিল ফুরুজ, যে সকল শর্ত তোমাদের জন্য পালন করা জরুরি বিবাহে, যে সকল শর্ত দাম্পত্যে তোমাদের জন্য পালন করা জরুরি, তন্মধ্যে সবচাইতে অধিক গুরুত্বপূর্ণ শর্ত এই যে, তাই যার দ্বারা তোমরা লজ্জাস্থান ও গোপনাঙ্গকে হালাল করে থাকো। দেখছেন, স্ত্রীর কাছে আপনার লজ্জা বলে কিছু থাকবে না, তাই না? এবং স্বামীর কাছে স্ত্রীর লজ্জা বলে কিছু থাকবে না, লজ্জাস্থান হালাল হয়ে গেছে। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন, বিবাহ হয়ে গেল, স্ত্রী আপনার লিবাস আর আপনি তার লিবাস, এক অপরের লিবাস, সেখানে লিবাসের কারবার নেই। এই যে একটা অধিকার আদায় হলো, তার সমস্ত দেহের মালিক হয়ে গেলেন আপনি, আর সেও আপনার দেহের মালিক হয়ে গেল, এক অপরের সঙ্গে দাম্পত্যে আপনারা চির সুখ অনুভব করবেন, তার জন্য আপনাকে যে শর্ত দেওয়া হয়েছে সে শর্ত পালন করতে হবে। সে শর্তটা কি? ইজা আতাইতুমুহুন্না উজুরাহুন, যখন তোমরা তাদেরকে তার মোহর প্রদান করবে। জরুরি নয় অনেক কিছু দিতে হবে, সামান্য কিছু হলেও দিতে হবে, এবং নিজের দিতে হবে, নিজের ধন থেকে দিতে হবে, নয় শ্বশুরের নিয়ে তাকেই দাও, তার মাল তাকেই ঘুরিয়ে দাও। যার শীল তারই নোড়া তারই ভাঙো দাঁতের গোড়া, তা না? তার দাঁতের গোড়া ভাঙবে কেন? তুমি তার কাছ থেকে নিয়ে তাকে পথে বসিয়ে তবে তাকে দেবে, দেখুন দেওয়া হলো। সুতরাং বুঝতেই পারছেন গুরুত্ব। কিছুর বিনিময়ে বিবাহ পূর্ব যুগেও প্রচলিত ছিল, শুধু আমাদের ইসলামেই না, ইসলাম আসার পূর্বেও আপনার মুসা নবী আলাইহিসসালামের যুগেও মোহরের প্রথা প্রচলিত ছিল, তাই না? শুনুন ঘটনা, মুসা আলাইহিসসালাম ওই যে একজনকে এক চর মারলেন আর মারা গেল, তাই না? দিয়ে তারপরে ভয় খেলেন, লোকে বলল যে আপনি এখান থেকে চলে যান, পালিয়ে যান, না হয় ফেরাউন তো আপনাকে শেষ করে দেবে। তো বেচারি ভয়ে পালিয়ে গেলেন, দিয়ে মাদিয়ান শহরে সেখানে গিয়ে এক জায়গায় গাছের নিচে ছায়া অবস্থান করছিলেন। এমন সময় দেখলেন সব ছাগলের রাখালরা, ছাগল নিজে নিজে ছাগল ভেড়া নিয়ে এসে পানি পান করাচ্ছে, একটা কুয়া আছে সেই কুয়া থেকে পানি তুলে তুলে পানি পান করাচ্ছে। তো দুটো মেয়ে তারা এক পাশে দাঁড়িয়ে আছে লজ্জার সাথে, যেমন মেয়েদের করা উচিত, এ নয় যে পুরুষদের সাথে গিয়ে হ্যাঁ আমাদের কাকে দাও, না, যেমন মেয়ে তেমনি লজ্জাশীলা, তেমনি সব কিছুই আদব, দেখেই বুঝতে পারছেন যে কোনো ভালো ঘরের মেয়ে, বাধ্য হয়ে ছাগল চড়াতে এসেছে। দিয়ে বললে কি ব্যাপার তোমাদের, মুসা আলাইহিস সালাম কি ব্যাপার তোমাদের, বললেন যে আমার আব্বা বৃদ্ধ শাইখুন কাবির, ছাগল চড়াতে পারেন না, এইভাবে আমাদেরকে ছাগল নিয়ে আসতে হয়। দিয়ে মুসা আলাইহিসসালাম তাদেরকে বললেন ঠিক আছে আমি দিচ্ছি, তার পানি তুলে ছাগলদেরকে পানি পান করে দিলেন। সঙ্গে সঙ্গে মেয়ে দুটি বাড়িতে ফিরে গিয়ে আব্বাকে বললেন আব্বা আজ এই ব্যাপার, এক শক্তি সামর্থ্য একজন লোক এভাবে এসেছে। আব্বা লোকটাকে ডাকলেন, মহিলা দুটো আবার এসে আবার ডেকে নিয়ে গেল, আব্বাকে বলেন আব্বা যদি মজুর রেখে নেন তাহলে খুব ভালো হয়। ফাইন্না খাইরা মান ইস্তাজারতাল কাওইউল আমিন, মজুর রাখবেন দুটো শর্ত থাকা ভালো, হবে শক্তিশালী আর সে হবে আমানতদার। আবার কি চাই, মহিলা দুটি শক্তিশালী দেখেছিল কিন্তু আমানতদার তা কি করে বুঝলো, কি করে আমানতদার বুঝলো, কি করে বুঝলো? মহিলা তার সঙ্গে যতক্ষণ ছিল, মুসা আলাইহিসসালাম তাদের সাথে যে আচরণ করেছেন, তাদের দিকে যেমন একজন যুবক যুবতী সামনাসামনি হলে তাকাতাকি করে বেশি, হ্যাঁ কিন্তু না, এটাও আমানত, তাই না? আপনার সামনে একটা মেয়ে এসেছে, আপনি তাকে তাকি তাকি দেখবেন, দেখা হালাল নয়, আপনি দেখবেন আর চুরি করে দেখবেন, এটা আমানতের খেয়ানত, তাই না? তো এই আমানতদারই বুঝেছিলেন আব্বা, বুঝতে পারলেন যে এইরকম যদি মজুর আমার জামাই হয় তাহলে উপযুক্ত জামাই হবে। তারপরে মুসা আলাইহিসসালামকে বললেন ইন্নি উরিদু আন উনকিহাকা ইহদাবনাতাইয়া হাতাইনি আলা আন তাজুরানি সামানিয়া হিজাজ, বাবা আমি চাচ্ছি আমার দুটো মেয়ে আছে, দুটোর মধ্যে তুমি একটা পছন্দ করো, একটা মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো কিন্তু শর্ত আছে, মোহর কি দেবে বলো, মোহর কি? বললেন 8 বছর আমার বকরি চড়াবে, 8 বছর আমার মজুরি করবে। দেখছেন, এই জন্য মোসা থেকে বড় মোহর বলে আছে কিছু দুনিয়ায় আমি জানি না, মুসা আলাইহিসসালামের মোহর দেখছেন 8 বছর মজুরি করতে হবে। ফাইন আতমাম তা আশরান ফামিন ইনদিক, যদি 10 বছর করো তাহলে তোমার তরফ থেকে হবে, কিন্তু 8 বছর পূরক করা জরুরি, আমি আমার মেয়ের বিয়ে দেবো এই শর্তে 8 বছর আমার মজুরি করবে, মোহর দিতে হবে। এ হলো মজুরির মোহর। ওমা উরিদু আন আশুক্কা আলাইকা, আমি চাই না তোমাকে কষ্ট দিতে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, তুমি আমাকে ধৈর্যশীল পাবে, তোমার সাথে আমি ধৈর্য ধরবো ইনশাআল্লাহ। সূরা কাসাসে এই ঘটনা বলা হয়েছে, বুঝতেই পাচ্ছেন গুরুত্ব। একজন সৎপুরুষ, বলা হয়েছে নবীর নাম ছিল শোয়েব কিন্তু সঠিক না, একজন নেক লোক, তার মেয়ে 2 কন্যা, তো তিনি বিবাহ দিচ্ছেন কিসের বিনিময়ে? বিনা পয়সায় না, আমি আমার মেয়ে দেবো বিনা পয়সা দেবো, তোমার কাছে কোনো পয়সা নেই, তুমি খালি হাতে আছো মিসকিন, এসো আমার মজুরি করো, আমার মেয়েকে বিয়ে করো। মোহর দেওয়ার এত বড় গুরুত্ব, প্রিয় দর্শক মন্ডলী, মোহর দেওয়ার গুরুত্ব আরোপ করে আবার আপনাদের সামনে আগামী বৈঠকে, আগামী প্রোগ্রামে ইনশাআল্লাহ আরো অনেক কথা আছে বলবো, এখন সামান্য সময় আছে, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি মুক্তার হোসেন। আপনি বললেন যে মুসা আলাইহিসসালাম 8 বছর ছাগল চড়িয়েছিলেন, বিবাহের পূর্বে এটা চড়িয়েছিলেন, মোহরটা আদায় করেছিলেন মোহর স্বরূপ, আর না 8 বছর পরে বিবাহটা হয়েছিল? যখন চুক্তি হলো যে তোমাকে 8 বছর ছাগল চড়াতে হবে, বিয়ে হয়ে গেল আর তারপর থেকে মোহর শোধ করা শুরু হয়ে গেল, দেন মোহর আর ঋণ ছিল যে আমি 8 বছর বকরি চড়াবো, এবার বিবাহ হয়ে গেল আর সেই সঙ্গে তিনি ছাগল বা তার মজুরি করতে লাগলেন। তারপরে আস্তে আস্তে আস্তে আস্তে তিনি সেখান থেকে হিজরত করলেন। মোট কথা, মোহর শোধ করার পালা শুরু হয়ে গেছিল, 8 বছর 10 বছর পরে তিনি আবার সেখান থেকে বিদায় নিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কোন মহিলা যদি বাবা মাকে যদি না বলে যদি বিবাহ করে, সেই বিবাহটা বাতিল, কিন্তু সেই মহিলাটা বুঝতে পারলো পরক্ষণে যে আমার বিবাহটা বাতিল বলে গণ্য হয়েছে, সেই মহিলাটা আবার প্রত্যাবর্তন করছে যে বাবা আমার বিবাহটা বাতিল হয়েছে, অবশ্য আমাকে গ্রহণ করে আমি আবার বিয়ে করতে চাই, তো বাবা মা গ্রহণ করছে না সেই মেয়েটাকে, তাহলে সেই সময় কি করবে মেয়েটা? যখন কোনো মহিলা অবৈধভাবে কারোর সঙ্গে বেরিয়ে গিয়ে কোর্টে বা কোথাও বিয়ে করে আনবে বাবার অনুমতি ছাড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত নাফসাহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, নাসাই শরীফের হাদিস। যে মহিলা নিজে নিজে বিয়ে করবে অভিভাবকের অনুমতি ছাড়া, সে বিবাহ বাতিল বাতিল বাতিল। এখন সে বিয়ে করে চলে এসেছে, ঘরে তাকে নিচ্ছে না। এখন মহিলা যদি তওবা করতে চায়, তাহলে প্রথমত ওই ছেলের সঙ্গ তাকে ছাড়তে হবে, ওই ছেলের সঙ্গ তাকে ছাড়তে হবে, আর আগে যতটা করলো ব্যভিচার হয়েছে। এরপর যদি মেয়ে তওবা করতে চায়, তাহলে বাবাকে বুঝাবে, বাবা যদি রাজি হয় এবং নতুন করে যেভাবে বিয়ে দিতে হয় বিয়ে দেবে। এটা একটা পথ। মেয়ের পেটে যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু বিবাহ হবে না, বাচ্চা আছে কিনা দেখতে হবে, নানা ঝামেলা আছে। এখন এক এক পরিবেশে পরিস্থিতিতে এক এক ব্যক্তির পেছনে এক এক রকমের সমস্যা হতে পারে, সেটা স্থানীয়ভাবে সেটা দেখতে হবে, আমভাবে সেটা বলা যাবে না। হয়তো এক এক মহিলার এক এক পুরুষের এক এক রকমের সমস্যা থাকতে পারে। যদি পেটে বাচ্চা ফাচ্চা না থাকে, তাহলে যেভাবে বিয়ে হয় কাজী সাহেব বিয়ে পড়িয়ে দেবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।